হ্যাঁ বলো। সব ত্যাগ করেছে, ইল্লাল্লাহ বলে যেগুলো গ্রহণ করা হয়েছে, ওই যে চালনি আছে না, চালনি চালনি দিকে সব ফালাই যায়, এরপরে ভিতরে যেটা গেছে ওইটা রয়ে গেছে, বাকি সব কি? তো লা ইলাহা মানে প্রথমে সব বাদ, এরপরে থাকলো শুধু কি? আল্লাহ। আল্লাহ এবং আল্লাহর হুকুম তো তাই থাকবে, ব্যাপারে সব বাদ, খারাপ কাজ বাদ, আমল আকিদা সব বাদ, আমি খারাপ আকিদাও রাখবো না, খারাপ আমলও করবো না, লা ইলাহা সব বাদ।